সেখানে মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে তারা গুঁড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ওদের ট্যাঙ্কের দিকে সামান্য ঢিলা ছুড়ে মারে, ইহুদি সৈনিকেরা তখন তাদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে ফেলছে। আপনারা জানেন, ইরাকের উপরে হামলা করার পূর্বে মার্কিন শক্তি বলেছিল তার কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে, এ কারণে অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করল। এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করল, লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা পঙ্গু করে ছাড়ল। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, আফগানিস্তানের জমিনে পবিত্র কোরআনকে পায়খানায় ছুড়ে মারা হয়েছিল, পবিত্র কোরআনের গায়ে তারা কুরুশ এঁকে দিয়ে পৃথিবীর মানুষের সামনে ছেড়ে দিয়েছিল। শুধু এ পর্যন্তই না, কয়েকদিন পূর্বে তারা কোরআনকে পুড়িয়ে ফেলেছে। মুসলিম মা বোনদেরকে তারা আবু গারিব কারাগারে গ্রেপ্তার করে পালাক্রমে ধর্ষণ করেছে। আপনারা জানেন, সেই জেলখানার থেকে একজন মহিলা নিজের রক্তকে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে মুসলিম জাতির কাছে পত্র লিখল, তোমরা আমাদেরকে জেলখানার থেকে হয়তো উদ্ধার করো, নতুবা এই জেলখানায় হামলা করে বোমা মেরে আমাদের সহ জেলখানা উড়িয়ে দাও, আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা এখানে যে আত্মহত্যা করব তারও কোনো ব্যবস্থা নেই। আমাদের এই দুজন বোন সেই জেলখানায় দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। আপনারা জানেন, কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে মুসলিমদেরকে বলা হচ্ছে, গো হামারি মাতা হায় তুমুসকো খাতা হায় তুমকো চাহিয়ে পাকিস্তান ইয়া ভেজেঙ্গে আফগানিস্তান। এমনি ভাবে মুসলিমদেরকে বলা হয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান যবন ভেজো পাকিস্তান। আরাকানের মুসলিমদেরকে নির্যাতন করে সেখান থেকে বের করে দেওয়া হল। শুধু এ পর্যন্তই না, আপনারা জানেন ইন্দোনেশিয়া একটা বিশাল মুসলিম দেশ, এই মুসলিম দেশের একটা বড় অংশ পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য হিসেবে স্বাধীন করে নিয়েছে। এমনি ভাবে আপনারা জানেন, দক্ষিণ সুদান মুসলিম দেশের একটা অংশকে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলেছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলকেও দারিদ্রতার সুযোগ নিয়ে হাজার হাজার এনজিও ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার জন্য, উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। আমার ভাইয়েরা, আপনারা জানেন ইহুদি খ্রিস্টান বর্তমানেও আছে, আগেও ছিল। সেই সময় মুসলিম জাতির সংখ্যা এত বেশি ছিল না, কাফেরদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল। ইতিহাস পড়ুন, তখন কাফেরদের অবস্থা কি ছিল আর মুসলিমদের অবস্থা কি ছিল। আল্লাহর নবী মক্কা বিজয়ের পূর্বে একবার মদিনার দিকে রওনা করলেন, সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম ওমরা করার জন্য রওনা করলেন। হুদাইবিয়া পর্যন্ত যাওয়ার পরে তাদেরকে বাধা প্রদান করা হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য আসি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একাই গেলেন, মনে কোনো ভয় নেই, কারণ আমি যদিও মক্কায় একা যাচ্ছি, আমার পিছনে রয়েছে 1400 সাহাবায়ে কেরাম, আমার পিছনে রয়েছেন আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় চলে গেলেন, মক্কার লোকেরা সুবর্ণ সুযোগ মনে করল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার গুরুত্বপূর্ণ সাহাবিরা সব আমাদের বাড়ির কাছে, এদেরকে যদি এখানে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর আমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না, আমাদের জন্য কোনো হুমকি থাকবে না। এজন্য তারা কোরবানির সময় যেরকম ছুরি ধার দেওয়া হয়, মক্কার ঘরে ঘরে তরবারি ধার দেওয়া হচ্ছিল, কিন্তু মনে মনে ভয় ছিল, মুসলিমদের শক্তি পরীক্ষা করা প্রয়োজন। এজন্য তারা ওসমানকে বন্দি করে ফেলল, আর আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের প্রতিক্রিয়া কি হয়, তাদের সাহস তাদের শক্তি কি, এইটা পরীক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা যারা ওহে বিভিন্ন গাছের নিচে অবস্থানকারী তাবুর নিচে সাহাবারা সকলেই চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা প্রাণীও আর মদিনায় ফিরে যাওয়ার কোন নিয়ত রাখবো না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করল, অঙ্গীকার করল, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত কায়েম করে ছাড়ব মক্কার বুকে, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, মরলে শহীদ বাঁচলে গাজী, আল্লাহর রাহে জীবন বাজি, এই বলে অঙ্গীকার করলেন বায়াত করলেন। আমাদের পীর সাহেবরা খুশি হয়ে যাচ্ছে, বায়াত পাওয়া যাচ্ছে কোরআন হাদিসে। খালি বায়াত না, এই বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা আল ফাতার 18 নম্বর আয়াত। আমি এই বায়াতের উপরে বই লিখেছি, কারণ বায়াত চিন্তাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতাহ এর 18 নম্বর আয়াতে বলছেন, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, খুশি হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল ওই গাছের নিচে বসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতে খুশি হয়ে গেছেন, বায়াত হয়েছিল জমিনে, আল্লাহ খুশি হলেন আরশে। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ফাতার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে, আপনার হাতে হাত রেখে যারা অঙ্গীকার করছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আপনার হাতে হাতে বায়াত করছে না, বরং সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, কি খুশি, বায়াত পাওয়া গেল কোরআনে। কিন্তু এই বায়াত কোন চিশতিয়া সাবেরিয়া তরিকার বায়াত ছিল না, এই বায়াত আমাদের দেশে ফকির হাকিমের বায়াত ছিল না, এই বায়াত পাগড়ি ছেড়ে দিয়ে ছিল না। এই বায়াত সম্পর্কে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন, বুখারীর কিতাবুল মাগাজিতে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, কিসের জন্য, মুরিদ বানাবার জন্য, চিশতিয়া কাদরিয়া নকশাবন্দি আর সবক দেওয়ার জন্য, না এই সমস্ত বায়াত না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিলেন, নাহানুল্লাজিনা বায়াউ মুহাম্মাদা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, আমরা লড়াই করব, আমরা যুদ্ধ করব, হয়তো আমরা শহীদ হব, নইলে মক্কা বিজয় করব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না, এই মর্মে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি। জোরে বলুন সুবহান। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল, মক্কার কুফাররা ভয় পেয়ে গেল, এই মুসলিমদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এবারে ওসমানকেও ছেড়ে দেওয়া হল, বোঝা গেল আমার দেশে যারা আসে কে নবী আছে একদল দাবি করে, আর বলে নবী গায়েব জানে, নবী যদি গায়েব জানে তাহলে ওসমান যে হত্যা হয় নাই এটা জানতেন না? আল্লাহর নবীর সাহাবি ওসমানকে আসলে নিহত হয়েছিল, নিহত হওয়ার খবর শুনে বায়াত নিলেন, এত কাণ্ড ঘটে গেল, আসলে কি ওসমান নিহত হয়েছিল? ওসমানকে তো হত্যা করা হয়নি, ছেড়ে দেওয়া হল, বোঝা গেল নবীরা গায়েব জানেন না। আল্লাহ তাআলা যতটুকু জানান অতটুকুই জানে, এর বেশি কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিলেন, মক্কার কুফাররা ভয় পেয়ে গেল, হুদাইবিয়ার ঐতিহাসিক চুক্তি হল, সন্ধি হল, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, বোঝা গেল মুসলিম জাতির বায়াত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের সবচেয়ে বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যুদ্ধের নাম লেখাচ্ছেন, মুনাফিকরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, খেজুর পাকার মৌসুম, প্রচন্ড গরম, অনেক দূরে বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ, এখানে গেলে ফিরে আসা যাবে না। কোরআন বলছে মদিনার মদিনার মুনাফিকরা কি প্রচার করত, অকালু লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমে তোমরা যুদ্ধ করতে যেও না, তাছাড়া বিশাল বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ, 3 লক্ষ সৈন্য যার প্রস্তুত রয়েছে, এভাবে মুনাফিকরা অপপ্রচার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম নিচ্ছিলেন আর সাহাবায়ে কেরাম নাম দেওয়ার প্রতিযোগিতায় ছিলেন, এমনি মুহূর্তে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করল, ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার বড় সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগেই শহীদ হয়ে গেছে, আমার পরিবার থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার এই শিশু ছাড়া আর তো কেউ নেই, কিন্তু আমার তো ইচ্ছা এই যুদ্ধেও আমার পরিবারের কোনো না কোনো অংশ থাকবে, ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আমার দুধের সন্তানকে গ্রহণ করুন। আল্লাহর নবী মহিলা সাহাবীকে বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নয়, তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উকে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, আমি একে নিয়ে করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উকে বসতে পারবে না, ঢাল ঘুরাতেও পারবে না, কিন্তু আমি জানি আমার শিশু ঢাল ঘুরাতে না পারলেও নিজে ঢাল হতেও তো পারবে, তরবারি চালাতে না পারলে নিজে তরবারি আঘাত খেতেও পারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে যখন দুশ্মনরা তলোয়ার দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, বর্তমান যুগের মা বোনদেরকেও এরকম সন্তান লালন করতে হবে। আল্লাহর নবীর দরবারে যখন এই দৃশ্য চলছিল, রোম সম্রাটের গোয়েন্দারা তা দেখল। গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে জানিয়ে দিল, খবরদার, মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? মুসলিমদের সৈন্য সংখ্যা কি আমার চেয়েও বেশি? আমার 300,000 সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রয়েছে, এর চেয়েও কি ওদের শক্তি বেশি? গোয়েন্দারা বলল, না, শক্তি ওদের অনেক কম, অস্ত্র নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করলেন, ওদের কি অস্ত্র বেশি আমাদের চেয়ে? গোয়েন্দারা বলল, না, তাও কম। বলে, তাহলে কি মুসলিমদের গায়ে শক্তি বেশি? বলেন, না, তারা শুকনো রুটি খায়, খেজুর খায়, শক্তি আসবে করছে। রোমের সম্রাট রাগ করলেন, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, তারপরেও কেন তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, শোনো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর নারী মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলি দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে বেশি প্রিয়। রোমের সম্রাট ভয় পেয়ে গেল। আপনারা জানেন সেই যুদ্ধে মুসলিমদের বিজয় হয়েছিল, মুসলিমরা কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে নাই। আজকে মুসলিম যুবকদের ভয় দেখানো হয়, আমাদের কি সংখ্যা, আমাদের অস্ত্র নেই। উহুদের যুদ্ধ চলছে, একজন যুবক সাহাবি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার সুন্দর চেহারা, এ আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি প্রস্তুত রয়েছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, সূরায়ে তওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে ক্রয় করেছেন? কে বিক্রয় করেছে? কারা? মমিনরা। কি জিনিস বিক্রয় করল মমিনদের? জান এবং মাল। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে চারটা জিনিস দরকার। কটা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য মূল্য। কটা জিনিস হল? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন ক্রেতাকে। বোঝা গেল মূল্য নিয়ে কোন প্রতারণা করবেন না, ধোকা দিবেন না, আল্লাহ নিজে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, বিক্রেতা পাওয়া গেল। এবারে পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। মূল্যটা কি? মূল্য হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল ক্রয় করেছেন। এবারে বেচা কিনা হয়ে গেল, বিক্রিত মাল ক্রেতাকে দিতে হবে, দেওয়ার জন্য বাজারের প্রয়োজন। বাজার কোথায়? এই পর্যন্ত সবাই পড়ে, এরপরেরটা পড়ে না, এরপরে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কেতাল করে, ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে এবং মরে, হত্যা করে এবং নিজেরা নিহত হয়। এইরকম যারা যুদ্ধের মাধ্যমে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? আপনি বলতে পারেন আল্লাহ তারা ঠিক মতো জান্নাত দেয় কিনা? আল্লাহ বলছেন ওয়াদা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন তাওরাতে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন কোরআনে। জমি কিনতে গেলে মানুষ কয়টা দলিল দেখে জানেন? পাকিস্তান আমলের দলিল, ব্রিটিশ আমলের দলিল, আর বর্তমান বাংলাদেশ আমলের দলিল। আল্লাহ রাব্বুল আলামিনও তিনটা দলিল পেশ করেছেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এ ওয়াদা আল্লাহ করেছেন তাওরাতে মুসা নবীর যুগে, ওয়াল ইনজিল আর ঈসা নবীর উপরে নাজিল হওয়া কিতাব, ওয়াল কোরআন এবং কোরআনে ওয়াদা আছে। ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল লাযী বায়াতুম বিহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেচা কিনা করে ঠকো নাই, তোমরা খুশি হও, আনন্দিত হও। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে বড় সফলতা। আল্লাহর নবীর সাহাবী যখন জানতে পারলো আল্লাহর রাস্তায় জীবন দিলে পরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবারে থলের ভিতরে ছিল খেজুর, কয়েকটা খেজুর বের করে কয়েকটা খেলেন, বাকিগুলোকে জোরে ছুঁড়ে মারলেন, বললেন এতগুলো খেজুর খেতে খেতে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এবারে তরবারি নিয়ে ওহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যেদিকে যাচ্ছেন সেদিকে লাশের স্তূপ করে ফেলছেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় এরকম ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও সাহাবি তুমি তো কাফেরদের মধ্যে ঢুকে পড়েছ, আমাদের কাতারে চলে আসো। যুবক তাকাল, চেহারায় রক্ত, ঠোঁটে হাসি, আর বলছো আমার সাহাবিরা তোমরা আমাকে যেতে দাও, আমাকে বাধা প্রদান করো না, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবী সেটাই জানিয়ে দিলেন। আপনারা জানেন ইহুদি এখনো আছে আর মুসলমানও আছে। ওমর আব্দুল খাত্তাবের যুগে খায়বরের থেকে যখন ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতা ওমর আব্দুল খাত্তাবের দরবারে গিয়ে বলল, ওমর তুমি আমাদের কেন বহিষ্কারের নোটিশ জারি করেছ? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার পারমিশন দিয়েছিলেন, একটু থাকার জন্য ইহুদিয়া ভিক্ষা করছিল। ওমর আব্দুল খাত্তাব বলেছেন, আরে আল্লাহর দুশ্মন ইহুদি, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত এখানে থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খায়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোমাদেরকে নিয়ে তোমাদের উট দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বে। আজকের সেই দিন এসেছে, আমি তোদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলাম, এখান থেকে চলে যেতেই হবে। আপনারা জানেন শেষ পর্যন্ত ইহুদিদেরকে বহিষ্কার করা হল, আর আজকে 150 কোটি মুসলমান, আর ইসরায়েল ইহুদির সংখ্যা মাত্র 70 লাখ। 150 কোটি মুসলমান পেশাব করে দিলে ওই ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র পেশাবের তারায় ভেসে যায়, কিন্তু সেই ইহুদিরা মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে, মুসলিমদেরকে হত্যা করছে। এর কারণটা কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলিমরা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ যদি তোমরা সত্যিকার মুমিন হতে পারো কি হতে পারো বোঝা গেল এইখানেই গন্ডগোল সাহাবায়ে কেরাম মুমিন ছিল আল্লাহ বিজয় দিয়েছেন আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে বলে আমরা তো দাবি করি সবাই মুমিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াতে মুমিনদের পরিচয় দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এখান থেকে পাঁচটা আয়াত মুমিনদের সম্পর্কে এরপরে আরেকদল মানুষ রয়েছে যেই মানুষগুলো মুমিনদের সম্পূর্ণ বিপরীত মুমিন যে ব্যক্তি অন্তরে আল্লাহকে বিশ্বাস করে মুখেও স্বীকার করে এর বিপরীতে আরেকদল মানুষ আছে যারা মুখেও স্বীকার করে না অন্তরও মানে না এরা কাফের আর কি এদের জন্য দুইটা আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন এরপরে তৃতীয় আরেকদল মানুষ আছে যেই মানুষগুলো মুখে দাবি করে মুসলমান অন্তরে কাফের এই লোকগুলোকে কাফের বললে ক্ষিপ্ত হয়ে যায় এই লোকগুলো শুক্রবারে নামাজ পড়তে আসে ঈদের দিনেও নামাজ পড়তে আসে জানাজার খাটের নামাজ পড়তে আসে সাতকে খাটকে তিনশো ষাটকে এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আট নম্বর আয়াত থেকে বলছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ তারা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন ওরা যদিও নিজেদেরকে দাবি করে মুমিন আসলে ওরা মুমিন না ওরা মুনাফিক ওরা কি মুনাফিক ওরা মুখে বলে একটা অন্তরে ধারণা করে আর একটা আয়াতুল মুনাফিকে সালাসুন আল্লাহর নবী ফরমান মুনাফিকের লক্ষণ তিনটা ইদা হাদাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা তুমি না খানা আর আমানত রাখলে খেয়ানত করে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে আল্লাহ তাআলা বলছেন এরকম মুনাফিক একদল মানুষ রয়েছে এইবারে আমাদের চিন্তা করতে আমরা কারা আমরা এমন মুসলমান আমি আমার এই বইটার মধ্যে লিখে দিয়েছি মুসলমান জানে না তাদের দীন ইসলামের অর্থ কি তার পরিচয় কি আমি প্রায় জায়গাতেই গেলে জিজ্ঞেস করি আমাদের ধর্মের নামে ইসলাম বলুন যে ইসলাম অর্থ কি আপনার বলুন যে ইসলাম অর্থ কি শান্তি এটাই বলে বেশিরভাগ হ্যাঁ দুই একজনে ঠিকই বলছে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা বাকারার একশো একত্রিশ নম্বর আয়াতে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন আসলিম ইব্রাহিম তুমি আসলিম করে ইসলাম কবুল করো ইসলাম মানে শান্তি হলে কি হতো তুমি ঘুমাই থাকো আর ইহুদিরা তোমাকে হত্যা করবে না ইব্রাহিম সে উত্তর দেন না ইব্রাহিম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি গোটা জগৎ সমূহের যিনি রব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলোর যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম আসলাম তুলি রব্বিল আলামিন বোঝা গেল ইসলাম মানে কি আত্মসমর্পণ করা সালাম অর্থ শান্তি এটা ভিন্ন কথা ইসলাম কায়েম হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে আসলাম তুলে রাব্বিল আলামিন শুধু কি মসজিদে না বাইরেও আমরা আসলাম তো মসজিদে রমজান মাসে তারাবি পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম ঠিক আদালতে গিয়ে আল্লাহর হুকুম মানি না ব্যাংকে আল্লাহর হুকুম মানি না সংসদে আল্লাহর হুকুম নেই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে আপনার বাড়ি একজন মেহমান গেল অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে আপনি কি বলবেন যে বেটা হয়তো ভিতরে পুরো ঢুকবি না বের হয়ে যায় আপনার মেহমান যদি অর্ধেক ঘরে অর্ধেক ভিতরে আপনি বরদাস্ত করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ইসলামের অর্ধেক মানবে অর্ধেক মানবে না তা চলবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না। আমাদের অবস্থা কি, আমরা আল্লাহর কালামের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এরকম যারা তাদেরকে মুসলিম বলা যাবে? আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে মুসলিম, কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমকে যদি পশুপক্ষী মানে সেও মুসলিম, এটা দলিল আছে কোরআনের সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, কারণ সকলে হুকুম মানে কার, এর দলিল আছে। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সূর্যকে আল্লাহ সৃষ্টি করে বললেন এই নির্দিষ্ট রাস্তায় চলবি, সূর্য আল্লাহর সেই হুকুম মতো রাস্তায় চলে কিনা? আল্লাহ বলছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন আর বললেন এই রাস্তা দিয়ে চলো, সূর্য সেই হুকুম মেনে আল্লাহর হুকুম মতো রাস্তা দিয়ে চলে। আল্লাহ বলছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূর্যের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা নির্ধারণ করা আছে সূর্য ওই রাস্তা দিয়ে চলতে থাকে। তাহলে সূর্য হুকুম মানে কার? আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? মুসলিম। তার সূর্যও কি? মুসলিম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সম্পর্কে বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র আল্লাহর সেই হুকুম মেনে আল্লাহর বাতলানো রাস্তা দিয়ে চলতে থাকে, চলতে চলতে হাত্তা দাকাল উরজুনিল কাদিম, এক সময় একেবারে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। হুকুম মানে কার? আল্লাহ তারা বলছেন আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। এজন্য আমাদের রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে একটা পর একটা পড়ে, আকাশে এমনটা হয় না। কারণটা কি? আল্লাহ বলছেন লাশামসু ইয়ামবাগিলাহা আনতুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেই নিজ নিজ কক্ষপথে চলে। হুকুম মানে কার? এই জন্য ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়ে একটার উপর একটা পড়ে যায়। আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে কি? মুসলিম। কোরআনের সূরায় হজের 78 নম্বর আয়াতে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? মুসলিমুন। আমাদের পরিচয় মুসলিম, মুসলমান শব্দটা কোরআন আছে না, আমরা তো সব জায়গায় পরিবর্তন করেছি। কোরআনে আছে সালাত, আমরা বানিয়েছি কি? নামাজ। ওই যে কথায় আছে পরীক্ষার প্রশ্ন দিয়েছে সালাত নষ্ট হয় কিসে, ছেলেরা লেখলো যে টমেটো আর শশা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সিয়াম, আমরা বানাইলাম রোজা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন আল্লাহর নাম পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলেছি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহকে ওই নাম দিয়ে ডাকো, সেই নামগুলো আর রহমান আর রহিম সাত্তার জব্বার রহমান ইত্যাদি। আমাদের অবস্থা কি? আমরা আল্লাহর সেই নাম বাদ দিয়ে নিজেরা নাম তৈরি করেছি খোদা, কি নাম তৈরি করলাম খোদা, কি আল্লাহর নাম আছে? আপনার নাম আপনার আব্বা রেখেছেন আব্দুর রহমান, আমি যদি এখন বল্টু মিয়া ডাকি আপনি খুশি না বেজার? আপনার নামটা পরিবর্তন করলে আপনি বেজার হয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুকুম করেছেন অলিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। আল্লাহর এই নাম যদি পরিবর্তন করে তাহলে কি মুসলমানদের গুনাহ হবে না সওয়াব কোনটা হবে? এই জন্য খোদা হাফিজ বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহ হাফিজ। যাই হোক, আমি বলছিলাম মুসলিম কাকে বলে? আল্লাহর হুকুম যে মানে সে মুসলিম, পশু পক্ষী সবাই হুকুম মানে কার? খালি হুকুম মানে তা না, আল্লাহ বলছেন ওরা আল্লাহর তাসবিহ করে, কোরআন পরিষ্কার যাচ্ছে تسبح له السماوات السبع والارض ومن فيهن سات আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো تسبح له ওই এক আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আপনি মনে মনে ভাবছেন আমরা তো বুঝি না, আল্লাহ আপনার মনের ভাবটা পর্যন্ত বুঝেছেন। আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যারা আল্লাহর তাসবিহ করে না। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই যে আল্লাহ তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনে বলো কুকুরাতুর, আসলে এসে বলে সুব্বুহুন কুদ্দুসুন। তুমি বলো পাখির আওয়াজে কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন বস্তু নেই যে আল্লাহ তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ শুনো না, বুঝো না। তাসবিহ করে কার? বোঝা গেল আল্লাহর হুকুম যারা মানে ওদের নাম কি? পশু পক্ষী মুসলিম, চন্দ্র সূর্য মুসলিম, গরু ছাগল মুসলিম, কুকুরও মুসলিম, হুকুম মানে কার? এবারে আমাদের অবস্থাকে আমরা দেখব, আমরা কোন দলে মানুষ কয় ভাগে ভাগ করেছিলাম? এক প্রকার মুমিন মুসলমান, আর এক প্রকার কাফের, আর এক প্রকার কি মুনাফিক। আমরা কোন দলে পড়ি এবারে দেখব। আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবারে পবিত্র কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ বলেন সুদ হারাম। আমার জাতি বলল সুদের লাইসেন্স থাকলে হালাল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদের লাইসেন্স দেওয়া হলো, হালাল হয়ে গেল। সরকারের কাছে সুদ হারাম কোনটা? যদি লাইসেন্স ছাড়া কেউ সুদের টাকা লাগায় এটা কি সরকারের কাছে হারাম? অবৈধ, কারণ সরকার ভাগ পায় না, লাইসেন্স করলে কি পায়? আর যদি সরকারকে ভাগ দেওয়া হয়, সরকার লাইসেন্স দিয়ে দিল তোমার জন্য বৈধ। ও আমার জাতি এইবারে পরিষ্কার বুঝো, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তারা যত নামাজি হোক, যত রোজা রাখুক, যতবার হজ করুক, যতবার পট্টি বাঁধুক, সেগুলো মুসলমান না মুনাফিক। এইবারে ধরা পড়ে গেছে মুসলিম কাকে বলে, আমি এই জন্য পরিষ্কার করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 275 থেকে 78 পর্যন্ত পড়েন, 80 পর্যন্ত পড়েন। আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সূরা বাকারা 278 নম্বর আয়াত, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, মুনাফিক না হইয়া থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ করলেন সুদ হারাম, আমরা লাইসেন্স দিয়ে করলাম হালাল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন চোরের জন্য তোমাদের বিধান আছে, দরজা খোলা দিয়ে ঘুমাতে পারো না গরমে পুরো। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যে হোক না কেন, ওর হাত কেটে ফেলো, এটা আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহ দেওয়া বিধান, কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। আমার জাতি বলল চোরের হাত কাটা যাবে না, জেল দাও, জরিমানা করো, বিকল্প আইন তৈরি করো। আমার ভাইয়েরা ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের মাত্র তিন দিন হল, এর মধ্যে একজন কুরাইশ বংশের মহিলা চুরি করে বসল। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায়। সকলে আল্লাহর নবীর কাছে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার একজন সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কিন্তু কুরাইশ বংশের মানুষ, আপনিও বদনামের ভাগিদার হয়ে যাবেন, তাছাড়া মহিলার নামটাও কিন্তু আপনার ছোট মেয়ের নামে নাম, ইয়া রাসূলুল্লাহ বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা, হাত না কেটে পারা যায় কিনা। মুসলিম শরীফের হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতরা শোনো, ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে এই কারবার করার কারণে, তারা বড় লোকেরা চুরি করলে আল্লাহর বিধান কায়েম করত আর করত না, গরিবেরা করলে করত। আল্লাহর নবীর পর বললেন, ওয়াইমুল্লাহি লাও আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর কসম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান কায়েম করার জন্য। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। বিধান দিয়েছেন কে? এই বিধান কি দেশে আছে? এই বিধান যারা মানে তারা মুসলিম, যারা মানে না তাদেরকে মুসলিম বলা যাবে? আপনার আমার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিধান দিয়েছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়ে লোকেরা তোমরা ঘরে অবস্থান করবে, খবরদার তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘুরবে না, বেপর্দা হবে না। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ দিলেন। কেন দিয়েছেন অনেক বিস্তারিত বয়ান আছে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ বললেন পর্দা করার জন্য। আমার জাতি সুপ্রিম কোর্টের থেকে বিচারের রায় দিল, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। ও মুসলমান, পর্দার বিধান দিয়েছেন কে? এই বিধান যারা মানে তারা মুসলিম, যারা মানে না তারা মুসলিম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ বিধান দিলেন। এমনি ভাবে আল্লাহর বিধানকে আমরা পদে পদে পরিবর্তন করেছি, একদিকে শাসকরা এরকম পরিবর্তন করল, আল্লাহ তাআলা বললেন মদ হারাম, মূর্তি তৈরি করা হারাম। কোরআনে পরিষ্কার আয়াত রয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সমস্ত শয়তানের কাজ, ফাজতানিবুহু তোমরা শয়তানের থেকে পরহেজ করো, এই সমস্ত কাজ থেকে পরহেজ করো। হুকুম দিলেন কে? আমার জাতি বলল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করতে হবে। এ হলে একদিকে শাসকদের কাহিনী, আর একদিকে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে একদল পীর নামে, বুজুর্গ নামে একদল ওলামায়ে সু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহ তারা কোরআনে বলেছেন আল্লাহকে পাওয়ার রাস্তা একটা, পীর সাহেবরা বলেছে 126 তরিকা। কেউ লেখছে এখানে আমার প্রিয় বন্ধুগণ, জানিয়ে রাখিবেন দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। এরপরে লেখছে আল্লাহকে পাইবার জন্য পীর ছাড়া উপায় নাই। এগুলো বড় বড় পীরদের লেখা বই, চরমায় পীরের লেখা বই, কোন ছোট মোটো পীরের লেখা বই না। এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে, 34 পৃষ্ঠা, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যার তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক কবুল করিয়া নেন। এমনি আল্লাহ পাক করতে চান না। আরো কত কাহিনী আছে, আমি আসলে বেশি খুব বার করতে পারবো না, আমার রাত্রি চলে যেতে হবে। ভাইরা আমার, এইরকম ভাবে দুই দল মানুষেরা যুগে যুগে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে। এই জন্য আমরা সুরায় ফাতেহা পড়ি। সুরায় ফাতেহাটা এত গুরুত্বপূর্ণ সুরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যতগুলো আসমানি কিতাব নাযিল করেছেন সব কিতাবের খোলাসা এবং সার মর্ম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের ভিতরে যতগুলো সুরা আছে সমস্ত সুরার মূল হচ্ছে সুরা আল ফাতিহা, আর সুরা ফাতিহায় যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কারণটা কি এই সুরার এত গুরুত্ব? এই কারণে আপনি প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজে 17 বার আপনি পড়েন, দৈনিক নামাজ ঠিকমত পড়লে, সুন্নাত নফলে অসংখ্যবার। এই সুরাটাকে আমরা একটা মানপত্রের সঙ্গে তুলনা করতে, আবেদনপত্র, কোন একজন বড় মন্ত্রী যদি আসতো আজকে এখানে, আপনি একটা মানপত্র দিতেন। মানপত্রের তিনটা অংশ থাকে, একটা অংশে তার প্রশংসা, আপনি সদরঘাটের কামান মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম একটা বিশাল প্রশংসাপত্র পেশ করা হয়। এরপরে দ্বিতীয় অংশ থেকে পরিচয়, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, আপনি আমাদের এলাকার জামাই, এসব বলা হয়। তিন নম্বরে শুরু হয় দাবি দেওয়া, রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা। সুরা ফাতিহার মধ্যে বিষয়টা আছে, আমরা শুরুতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সময়ের রব, আর রহমান যিনি রহমান, আর রহিম যিনি রহিম, আর মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, পুরস্কার দেওয়ার মালিক। এই পর্যন্ত হল আল্লাহর প্রশংসা। এইবারে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার প্রশংসা শুনবো না, আগে পরিচয় দাও, তোমার পরিচয় কি, তোমার মনের মধ্যে কোনো খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বল আছে কিনা, কি সুন্দর এইখানে শিখানো আছে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অতুল দরিয়ার তলে ডোবা তরি ভেসে যায়, কেন ভাবো জুদা জুদা যেহি মোরশেদ সেহি খোদা, আবার কি সুন্দর বলে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হইয়া, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আবার কেউ জিকির করতে গিয়ে বলে আমায় আমার কলবের দিকে মতবাজ্জু, আমার কলব আমার পীর সাহেব কেবলার দিকে মতবাজ্জু, পীর সাহেবের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রশ্ন করছেন বলো তোমার মধ্যে আমার মধ্যে কোন ভয়া মাধ্যম আছে কিনা। এইবারে বান্দা বলছেন না ইয়াকা নাবুদু, আল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র তোমার গোলাম, তুমি আমার মালিক, তোমার আমার সঙ্গে গোলাম আর মালিকের সম্পর্ক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ডাইরেক্ট বলা হচ্ছে আমার মধ্যে কোন ভয়া মাধ্যম নাই, আমি কারো দিকে কলম তওয়াজ্জু করি না, কলম তওয়াজ্জু করবো কার দিকে? আমার ভাইয়েরা, আমি বলি আপনি যখন পীর সাহেবের কলমের দিকে কলম মতবাজ্জু করলেন, পীর সাহেবের কলম তখন পায়খানায় মতবাজ্জু, আপনার কলম কই যাবে? আপনি যখন কলমটা মতবাজ্জু করলেন পীর সাহেবের কলমের দিকে, পীর সাহেবের কলমটা তখন তার স্ত্রীর দিকে মতবাজ্জু, তোমার কলমটা কই যাইবে? এই সমস্ত ভণ্ডামি ইসলামে কোনো সুযোগ নেই। এই জন্য পরিষ্কার করা হচ্ছে ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা কার গোলাম? নবী রসুলরা কার গোলাম? তাহলে আমরা তো নাম রাখি গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম, গোলাম রসুল, আব্দুল নবী নবীর গোলাম, নবীরাও তো আল্লাহর গোলাম। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এইবারে যখন সম্পর্ক পরিষ্কার হয়ে গেল, এইবারে দ্বিতীয় নম্বরে চলে আসলো ইয়াকা নাস্তাইন, দাবি দেওয়া শুরু হলো ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? না কোনো ভাইয়া মাধ্যম আছে, কোন ভাইয়া চলবে না, কোন মাধ্যম চলবে না, সাহায্য চাবো কার কাছে? ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এইবারে কি সাহায্য করতে পারি? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বাচ্চাকে যদি জিজ্ঞেস করে বাচ্চা আমি বাজারে যাচ্ছি বাবু তোমার জন্য কি আনবো, কে চকলেট নিয়ে এসো, আমরা আবার আল্লাহর কাছে চকলেট চাই কিনা সেজন্য আল্লাহ শিখাচ্ছেন। ওয়াইয়াকা নাস্তাইন, না আমরা তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যেই রাস্তা সোজা আমাদেরকে ওই রাস্তা শিখাইয়া দাও, 126 তরিকা চাই না। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তার তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা দেখাইয়া দাও। সোজা রাস্তা কয়টা হয়? আপনার এই বইগুলোর মধ্যে আছে, পারলে বইগুলো নিয়ে নিন। এখানে আমি দলিলগুলো সব দিয়েছি, কোরআন সূরা নাহলের 9 নম্বর আয়াতে আছে ওয়ালাল্লাহি তাসদুস সাবিল মিনহা জায়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর দায়িত্ব হলো সোজা রাস্তা দেখানো, মিনহা জায়ের আর অনেক রাস্তা আছে বক্র। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, সূরা আনামের 153 নম্বর আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা এটা সোজা রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার তোমরা অনেক রাস্তা ওই পিশাবদের তৈরি করে 126 তরিকা 350 তরিকা এই সমস্ত অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওরা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে, বিচ্ছুত করে ফেলবে। সোজা রাস্তা কয়টা, সরল রেখা কয়টা হয়, বক্ররেখা কতগুলো? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন আব্দুর রহমান মসরুদ থেকে বর্ণিত আদিষ্ট আছে এরকম, কত্তালানা রাসূলুল্লাহ ফত্তা মুস্তাকিমা, আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন, এরপরে ফত্তা খুতু দাঁড়ানিয়ে মিনিহি খুতু দাঁড়ান সেবারিহি, অনেকগুলো দাগ দিলেন ডান দিকে অনেকগুলো বাম দিকে, এরপরে মাঝখানের দাগে দাঁড়িয়ে করতে পারেন মাঝখানের দাগে হাত রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদিহি সুবুল সুবুলুশ শায়াতিন, আর এই যে বাম দিকে ডান দিকে অনেকগুলো রাস্তা এই রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে, যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় সোজা রাস্তায় চলতে চায় তখনই শয়তান বলে এইটা সোজা, এইটা আল্লাহকে পাওয়ার রাস্তা, এইটা ইস্তিয়ারার তরিকা, এই 126 তরিকা, এখানে লেখছে কিতাবে আসে 126 তরিকা, এই কিতাব কি কোরআন শরীফে আছে হাদিসে আছে? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা, জেনে রাখো বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সকলেই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা মাত্র দল হবে জান্নাতি, কয়টা দল হবে জান্নাতি? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী পরিষ্কার বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকায় আছি যেই পথে যেই মতে আছি এই দলটা নাজাত পাবে, এছাড়া যত দল তৈরি হবে সব জাহান্নামী। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেদিন বলেছিলেন এই একটা দল আমার তরিকা যারা আছে তারা জান্নাতে যাবে, সেই সময় এই বর্তমানের তরিকা মরিকা ছিল কিছুই? বোঝা গেল যেগুলো পরে তৈরি হচ্ছে সেগুলো মানা যাবে না, যেগুলো আল্লাহর নবীর সময় ছিল সেগুলো মানা যাবে। আল্লাহর নবীর তরিকার পরে যত তরিকা, সুফিবাদী তরিকা, পীরদের তরিকা সবগুলো বর্জন করে এক তরিকায় চলতে হয়, সেই তরিকা তরিকার রাসূলুল্লাহ, কার তরিকায়? ওইটার নাম হল ইসলাম, আমাদের নাম মুসলিম, এইটা যারা মানবে তাদের কোনো ভয় নেই চিন্তা নেই। আমি সেজন্য শুরুতে বলেছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করুন, ফেরাউনের বিরুদ্ধে নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সব মূর্তিগুলো ভাঙলেন, মূর্তিগুলো ভাঙলার পরে নমরুদের গোষ্ঠী সব নমরুদের কাছে চলে গেল, তাফসীরে লেখে নমরুদ এসে জিজ্ঞেস করলো এইখানে কোন যুবক আছে কি, কেন যুবকের প্রশ্ন? নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলো ভাঙলো কে? নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না, এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে নতুন সমাজ গড়ার জন্য একটা সুপরিকল্পিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, আর এইরকম কর্মসূচি কোন যুবক ছাড়া কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না। এই জন্য প্রশ্ন করলো হালমিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো শুনো জোরে দেখে না? এইবারে লোকেরা বলল সামিনা ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলো শুনো জোরে দেখে না, মূর্তিগুলো পছন্দ করে না, ওই যুবকের নাম ইব্রাহিম, যুবকের নাম কি? ও যুবকেরা তোমাদেরকে বুঝতে হবে যুগে যুগে যুবকরা ইসলামের ভূমিকা পালন করেছে, আসহাবে কাহফ ছিল যুবক, ইব্রাহিম ছিল যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে কি ভাষণ দিয়েছিলেন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ইজ কামু لقد كان لكم لقد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে إذ قالوا لقومهم যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন إنا براء منكم আমরা তোমাদেরকে মানি না কাফারনা বিকুম আমরা তোমাদেরকে মানি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন নমরুদের গোষ্ঠীটাকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করল আল্লাহর ফেরেশতারা নেমে আসলো ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই আল্লাহর নবী ইব্রাহিম বললেন আমি জিব্রাইলের গোলাম না মিকাইলের গোলাম না ইসরাফিলের গোলাম না আমার পরিচয় শুনে নাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আমরা কার গোলাম ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত মোকাবেলা করা অটল থাকা এইবারে দেখো আমার কাহিনী আমি তোমাকে সাহায্য করছি কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সুশীতল হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য পশম পড়ে না যায় ও আমার জাতি আমি তোমাদের পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ বর্তমানে জীবিত আছেন কিনা ওই আল্লাহ তারা বর্তমানে ওর সমাজে ওই খ্রিস্টানদের যত বোমার আগুন আছে গোলা বারুদ আছে আণবিক পারমাণবিক বোমা আছে সমস্ত বোমা ঠান্ডা করে দিয়ে মুসলিমদেরকে বিজয় দিতে পারেন কিনা নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে আল্লাহ বুড়ো হন নাই কোন কবি বলেছেন লানিদ্দাবালা বিদ্দাবালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শাইতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা আল্লাহ কোন বুড়ো হন নাই আল্লাহ কোন পরিবর্তন নাই আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে ও মুসলিম জাতি আমি পরিষ্কার তোমাদেরকে বলতে চাই সেই ইব্রাহিমের মতো ঈমান তৈরি করো শিরক মুক্ত বেদাত মুক্ত আজ বিজু করে ইব্রাহিম কা ঈমান পয়দা আগ করে সত্যি হয় আন্দাজ গুলিস্তা পয়দা মুসা নবীর কাহিনী দেখো একদিকে ফেরাউনের বাহিনী আর সামনে নদী আর পালাবার কোন জায়গা নেই মুসা ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুসা তোমার হাতে কি বাঁশ নাই লাঠি নাই তোমার লাঠি নদীতে মারো লাঠি মারলো নদীতে পানি দুই ভাগ হয়ে গেল মুসা নবী পার হয়ে চলে গেলেন ফেরাউনকে চুবিয়ে মারল ও আমার জাতি আমিও তোমাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য যেরকম ভাবে নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা ওই আল্লাহ তার ইচ্ছা করলে আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা তবে শর্ত একটাই মুসার মতো বাস নদীর বাস তোমাদের কাছে নমরুদের কাছে অস্ত্র ছিল ফেরাউনের কাছে অস্ত্র ছিল মুসার কাছে লাঠি ছিল লাঠি দিয়ে যখন মোকাবেলা করলেন সাহায্য করেছেন কে মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাকাব ও মুসলিম যুবকেরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নেই আল্লাহ তা সাহায্য অঙ্গীকার করেছেন তবে শর্ত একটাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইকা সাতটা দরজা উপরে নিয়ে সাতটা উপরে বন্দী করল দরজা বন্ধ করে দিল ইউসুফ দেখলেন চতুর্দিকে দেওয়াল সামনে একটা দরজা তাও তালা মারা বাইর থেকে কেমনে কি হবে উনি বসে বসে দোয়া করেন নাই দৌড় দিলেন জুলাইকা মনে মনে ভাবলো দৌড় দাও তোমার নাকটা ভেঙে যাবে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী দৌড় দিনা চিন্তা করলেন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে আমার এরপরে দরজা খোলার দায়িত্ব আমার না দয়া খোলার দায়িত্ব কার এই বলে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার তা করেছ এরপরে তোমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা শুরু একটা নয় দু নয় সঙ্গে সঙ্গে সাতটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন যেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের ভয় পেলে চলবে না আসুন যুবক ভাইয়েরা এবারে তোমাদেরকে আহ্বান করছি সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ তোমাদের আহ্বান করছেন ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ এই যুবকেরা ও মুসলিমেরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না আল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়াল নিসায়ে ওয়াল বিলদান অথচ অসহায় পুরুষেরা নারীরা শিশুরা ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন যারা ফরিয়াদ করে করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতি যালিমা আহলুহা ওয়া আমাদের রব তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে আমেরিকার হাত থেকে ব্রিটেনের হাত থেকে ইহুদির হাত থেকে আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও ওয়া জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া তুমি আমাদের জন্য যোগ্য নেতা পাঠাও ওয়া জাআলনা মিন লাদুনকা নাসীরা তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও মোহাম্মদ বিন কাসেম পাঠাও খালিদ বিন ওয়ালিদ পাঠাও আমার ভাইয়েরা আহ্বান করেছেন কে আহ্বানের সারা দাওয়াত তৈরি আছেন ইনশাআল্লাহ কে কে তৈরি আছেন আল্লাহ তাকবীর এই জন্য কবি বলেছেন সবক পর ফির সাদাকত কা আদালত কা সাজাত কা ও মুসলিম যুবকেরা আবার সেই সালাহউদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদ খালিদ বিন ওয়ালিদের মতো যুবক হওয়ার জন্য তৈরি হও তোমাদের সামনে বাধা আসবে ইহুদি খ্রিস্টানদের বাধা আসবে অস্ত্র আসবে ওদের জনশক্তি আছে কিন্তু জেনে রাখো তুম দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায়ো কাব ইয়ে তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে লিয়ে ও মুসলিম যুবকেরা তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো যেই পাখি কাল বৈশাখী মেঘ দেখে ভয় পায় না বাতাসের তালে তালে ঊর্ধ্বে চলতে থাকে তোমাদেরকেও সেরকম আবার চলতে হবে তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায়ো কাব ইয়ে তো চলতি হাই তুঝে উঁচাড়া উড়ানে কে লিয়ে এই জন্য আমি যুবক ভাইদেরকে আহ্বান করব আজকে আমাদের তৈরি হতে হবে সারা দুনিয়ার মধ্যে মুসলিমদের জন্য শিরক মুক্ত হয়ে বেদাত মুক্ত হয়ে আমরা যে তৈরি হতে হবে সাহায্য করার মালিককে সবক পর ফের সদাকত কা আদালত কা সাজাত কা লেয়া জায়গা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া চাই দোয়া করি বিশেষ করে মাহফিলে যা ইন্তজাম করলেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন।